তার পূর্ব মসজিদের হুজুর ইমাম, তারপরে কবরে যারা কবর খুঁজছে তারা, এই গ্রামের লোক সহ দাওয়াত করে গ্রাম ভোট বাজি শুরু হয়ে গেল। তখন মরা যেদিনে দাফন হয় সেই দিনে আত্মীয় স্বজন মিলে ভোজ করা হয়। অথচ হাদিসের নিয়ম কি, যে বাড়িতে মারা গেছে সেই বাড়িতে রান্না হবে না, কোথায় রান্না হবে, কোন আত্মীয় বাড়িতে রান্না করে সেখানে তাদেরকে খাওয়া পাঠানো হবে। তারপর ধরুন মরা সম্পর্কে মৃত্যু সম্পর্কে এটা মৃতবার্ষিকী পালন করা হয়, শোক দিবস পালন করা হয়, কোনো মুসিবত পড়া যাওয়ার সময় কালো কাপড় পরিধান করে কালো নিশানা উড়িয়ে শোক পালন করা হয়। এই উপলক্ষে চাহারম চালসে বা চেহেলম সবিনা পাঠ কুটখানি ফাতে হাঁকানি আয়াতের নকশা বানিয়ে দেওয়ালে লেখা বা কানি চাগানি ইত্যাদি নানা রকম আমাদের সমাজে প্রচলিত আছে। যেহেতু বিশেষ করে আমাদের হুগলিতে সবিনা পাঠ অন্য জায়গাতে তারা সালাফি নাকি, তারা নাকি সালাফি, অথচ সেই গ্রামেও দেখছি সবিনা পাঠ চলছে। কি জন্য ওই দেখা যায় ওরা করছে, ওরা তার সালাফি হলে কি হবে, কোনো কোনো সালাফি গ্রামে পুরুষ হচ্ছে সালাফি কিন্তু তার স্ত্রী হচ্ছে খালাফি, পুরুষ বলে করতে হবে না আর বউ বলে করতে হবে, তো পুরুষ যদি একটু নরম হয় বউয়ের মতো কাজ চোখ হয়। এবার এখন হয় কি, শেষকালে দেখা যায় যে ওই বিধানটাই চালু হয়ে যায়, একজন চালু হলে বউ ঘরে হলো ঘরে আলাদা করে, এইভাবে দেখা দেখি বেশি চালু হয়। তো আর জাহেলদের দড়ি হলো চোখে দেখাটাই। সুতরাং আপনারা সাবধান হন, এই সবিনা পাঠ কুলখানি চেহেলখানি পেলখানি যেগুলো আছে খবরদার, এগুলো সব বিধান কুপ্রথা, এগুলো পালন করবেন না, বিস্তারিত বলার সময় নেই। তারপরে কোরআন সম্পর্কিত যেটা বলতে যাচ্ছিলাম, চোখে বা মুখ বুকে ঠেকানো কোরআন, কপাল নিয়ে সেজদা করা, স্পর্শ করে গায়ে মাখা চুম্বন করা, খতবের বাঁধা দোয়া করা ইত্যাদি। উরস উৎসব করা হয়, মাজারের উপর মেলা লাগানো হয়, এগুলো আমাদের ইসলামী প্রথা নয়, কুপ্রথা। হাতিয়া ইয়াজ দহম পালন করা হয়, বিভিন্ন লৌকিকতা অনুষ্ঠান যেমন মুসলমানি খতনা উৎসব, মুসলমানি দেবে একটা চামড়া কাটবে, সেই চামড়া কাটার জন্য ভাও তার নিমন্ত্রণ, এক গ্রামে গেলাম দেখছি লাইটিং করে বেশ লম্বা বাজনা বাজছে, কি বলে ব্যাগ পাই বাজনা, কি বলে ব্যাগ ব্যাগ পাটি বাজনা চলছে, ওদের এক গ্রামে দেখলাম ঘোড়া বদলে একটা ছোট বাচ্চা বসে আছে, আমি কি ব্যাপার তার বিয়ে নাকি, বাচ্চাটা বিয়ে হচ্ছে, বলছে না শুধু বিয়ে নয় ওটা মুসলমানি হবে, বলে মুসলমানি হবে, তার জন্য ঘোড়ার পিঠে সাজিয়ে নওসংখ্যাগিয়েছে, তার জন্য দুদিন তিন দিন ধরে মাইকিং, তারপরে ঘরে বিয়ের মতোই মহিলারা গিন করছে, কি হবে না পরশু দিনে আমার ছেলে মুসলমান, মুসলমানি করার জন্য খতনা করার জন্য এই যে অনুষ্ঠান আপনার সৌদি আরবে দেখেছেন, এখানে আমি হাসপাতালে নিয়ে গিয়ে কুচ করে অপারেশন করাবো, কেটে দিয়ে চলে আসবে, কোনো অনুষ্ঠান নেই। আর এটাই হচ্ছে আপনি যে হাজাম বলে ডাকে তাকে নিয়ে আসবেন, তার সে কেটে দিয়ে চলে যাবে, খালা আপনার কথা শেষ, আপনার কি কথা আছে, কিংবা ডাক্তারের কাছে নিয়ে যাবে মুসলমানি করে নিয়ে আসবেন, এর জন্য কোনো কথা নেই, দাওয়াত নেই, হমক নেই, তমক নেই, কেন করবেন এগুলো আপনার, এগুলো হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, আর বেশিরভাগ ওই যে আনন্দ ফুর্তি করার জন্য এগুলো আমরা নিজেরাই রচনা করে নিয়েছি, আর অনেকে আবার উপহার নেওয়ার জন্য যে আমি পরে ছেলেকে দিয়েছি তো আমার ছেলেকে দেবেন কেন, আমি যদি না করি তো উপহারগুলো তোমার পূরণ হবে না, এই একটা অনুষ্ঠান পেতে দিলাম জাল পাতলাম আর কি যে মাছ করবে। তারপরে বিবাহ সংক্রান্ত কর্ষিক প্রথা পালন করা, ইউরোপীয় প্রথা প্রথা আমাদের মাঝেও ঢুকে গেছে, কোন প্রথাও যৌতুক প্রথা, এ প্রথাও ইসলামী প্রথা না, দেখবেন এক একটা খাসির দাম খুব মানে দারুণ, বাজারে ঘাটে সাদা খাসির দাম বেশি, আবার আমাদের শিক্ষিত খাসি হয় তাহলে আরো বেশি, বুঝতেই পারছেন, আর চাকরিওয়ালা খাসি হলে তার দাম আরো বেশি, হ্যাঁ দাম দিয়ে মানে পা পাওয়া যায় না, লাখ লক্ষ টাকা থেকে শুরু করে যত আপনার ভালো খাসি হবে তত তার দাম বেশি, কোরবানির ভাড়ার মতো আর কি। তো এইরকম যদি আপনার অবস্থা হয়, এত নিচ এত হীন মনে হয়, আল্লাহ বলছেন তোমরা টাকা দিয়ে তোমার স্ত্রী গ্রহণ করো, ওদের খোঁজ করো, আর আপনি বলছেন আমি টাকা নিয়ে বহন করবো গ্রহণ করবো, তা আপনি আল্লাহর বিরোধী না, আল্লাহ কোরআনের বিরোধী না। সুতরাং এই যে কথা আসছে কোথা থেকে আসছে একটু ভেবে দেখবেন, বউ দেখার কথা, অনেকে বউ দেখতে নিয়ে যায়, নিজের দোলা ভাইকে নিয়ে যায়, নিজের বন্ধুকে নিয়ে যায় বউ দেখতে, লজ্জা লাগে না, শরম হয় না, তুমি যার সঙ্গে বাস করে তাকে তুমি লজ্জা, তুমি তোমার বউকে দেখাও প্রথম দিনে দেখাও, প্রথম দিনে যদি বিয়ের আগে বউ দেখবে কে, বিয়ের আগে বউ দেখবে কে, শুধুমাত্র যার সঙ্গে বিয়ে হবে সে, যার সঙ্গে বিয়ে হবে তারা বাপও দেখতে পারে না, পারে না, এখন সম্পর্ক কায়েম হলে কি করে দেখতে পারে, বাপ চাচাকেও দেখবে না, দেখবে কে যার সঙ্গে বিয়ে হবে কেবল সে, আর আপনি আপনার বন্ধুকে নিয়ে গেলেন বউ দেখতে, তারপরে বিয়ে করে নিয়ে এলেন, তারপরে উপহার নেওয়া পালা, এসে আমার বউ দেখো কত সুন্দরী, হ্যাঁ সেটা ছেড়ে সে যা আছে, কেউ এসে মশাফা করবে, কেউ এসে ভাবির সঙ্গে কত গল্প করবে, খুশ গল্প করবে, কে এসে অশ্লীল প্রশ্ন পর্যন্ত করবে, অশ্লীল প্রশ্ন করা হয় এবং হ্যান্ডবিল সহ আপনারা দেখে থাকবেন যে বরযাত্রী মহলে হ্যান্ডবিল কত প্রশ্নোত্তর এবং নোংরা প্রশ্নোত্তর সম্বলিত হ্যান্ডবিল প্রচার করা হয়। এগুলো আমাদের সুষ্ঠু সমাজের, আমাদের ইসলামী সমাজের প্রথা নয় বা আদর্শ নয়। শুভ লগ্ন, লগ্নের ওই হলুদ দিয়ে গায়ে হলুদ, কপালে হলুদ ঠেকিয়ে আসে, মুখে চিনি দিয়ে আসে, এসব কত কথা আছে ভাই, বড় সময় নেই, এসব এক এক দেশে এক এক রকম আছে। বইয়ের মুখে নিজের স্বামী না অন্য কেউ চিনি ঠেকিয়ে আসে, কপালে হলুদ লাগিয়ে দেবে, তারপর থেকে হলুদ মাখতে শুরু করবে, সপ্তাহ খানে হলুদ মাখবে আর ক্ষীর খাবে, তার কার হাতে ক্ষীর খাবে আল্লাহ জানে, কত রকম আসবে, কত রকমের ভালোবাসা তার মধ্যে আসতে পারে, ক্ষীর খাওয়াইতে সে স্পর্শটা করে আসে, বাস ফাঁকে ফাঁকে তার আপনার আশাটা পূর্ণ হয়ে যাবে, তারপরে যার সাথে বিয়ে হবে সে আপনার বিয়ে করে নিয়ে যাবে। এই তো এসব গুলো কুপ্রথা। আর সেই তারই মাঝে কত রকমের গীত আপনি কানে শুনতে পারবেন না, আপনি তাদের অবস্থা দেখে আপনার নিজের লজ্জা লাগবে, এসব করতে ছেড়ে দেবেন কেন, কেন তাদের হাতে জোর ছেড়ে দেবেন। এই কথাটাই, এই ক্ষীর খাওয়ানোর কথাটাই তো হলো একটা কুপ্রথা। এই কথাতে খবর দ্বারা আপনি রাজি হবেন না, আপনি কারো হাতে ক্ষীর খাবেন না, কতজনের হাতে নখে কত রকমের কি বলে আপনার রোগ কীটাণু আর কি কি থাকে, তাদের হাতে ভালো করে হাত ধুয়ে ঠিক নিয়ে পাইবেন না, আবার আপনি তার হাতে ক্ষীর খাবেন কেন, আপনি নিজে খেতে পারেন না, আপনার হাত নেই চামচ করে খান, লোকের মাঝে এত রোগ, এরকম মন্দিরের মাঝে এক টুকুর আসবে খাওয়াবো, সেটা আপনারা জানেন। সুতরাং যে যুবক এখনো বিয়ে করেনি তার খবরদার ধরা করেন না, একটু নরমের সাথে বাপ মাকে বুঝিয়ে এইসব আলম তলাতে বসবেন না। তারপরে শীতের ঢালা, শীতের ঢালা সম্পূর্ণ সব জায়গাতে নেই, আর উপরে সবের উপরে থাকে নোড়া, নোড়া কাকে বলে জানেন তো আপনারা, নোড়া মানে ওই যে পাথর, যে পাথর দিয়ে মশলা বাটা হয় তাই না, ওই নোড়ার উপরে রাখা আছে, নোড়ার উপরে কেটে ঢালা হয়। আর ওইটা হলো শিবলিঙ্গ, ওই নোড়াটাকে কি বানানো হয়, শিবলিঙ্গ। হিন্দু মহিলারা শিবের লিঙ্গের পূজা করে ভালো স্বামী লাভের জন্য, আর সেখান থেকে আমাদের মুসলমান মেয়েরা ওই শিবলিঙ্গ হাতের উপরে হাত মেয়েদের উপরে খাড়া করে তার উপরে তেল ঢালে, আর সেই তেল গড়িয়ে গিয়ে ওই যার বিয়ে হচ্ছে সেই বিবাহ মানে বিয়ের করে মাথায় গিয়ে পড়ে, এতে নাকি কোনো কল্যাণ লাভ হয়, সব জায়গায় নেই বরং সব জায়গায় নেই আমাদের এলাকায় আছে। ব্যাস তারপর বরযাত্রী করে যাত্রী, বরযাত্রী কদর যাবে, আপনার বিয়ে করার জন্য কদর করতে দরকার থাকে, কিন্তু মোটামুটি এতগুলো লোক আমি নিয়ে যাবো, মোটামুটি এতগুলো লোক যখন নিয়ে যাবো তখন আমার শ্বশুর বাড়ির লোক বাবা তুমি একশো জন নিয়ে এসো, তারপর হাফ নিয়ে যাবো, তারপর কম সে কম হাফ বদলা তো নেওয়া হবে, হ্যাঁ এই বলে খাওয়া তৈরি চলে, মানে নিজের পয়সা নিজের ঘরে নিজের পরে খাওয়ার ক্ষমতা নেই, পরের ঘরে চাপিয়ে দিয়ে এই কুকৃতি করা হয়। অনেক সময় দেখবেন এক জায়গায় গিয়ে গেলাম, সেখানে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে আর যায় না, গ্রাম ঢোকে না, চলো গ্রাম ভিতরে চলো, বলছে না আওতায় যাবো কি করে, ভিতরে যেতে পারে, আর আগে ঠিক হয়ে গেছে 180 জন বর্ডার দিয়ে যাবো, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে চলো গ্রাম ঢোক, বলছে না দাওয়াত দেয়নি যাবো কেন, ওদের তরফ থেকে লোক আসবে দাওয়াত দিতে হবে, যাবো মাশাআল্লাহ, এ তো টাকা তো টাকা কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে, আগে ঠিক করে গেছিল 180 ছাড়া হবে না, আমার বহু আত্মীয় স্বজন আছে, গিয়ে ঠিক করে 180 জন আমরা জোর করে গিয়ে খাবো, তারপর আমরা বলছি দাওয়াত দেয়নি যাবো কেন, দৃষ্ট কথা না, লজ্জা লাগে না, পরের ধারে পা দিয়ে এইভাবে লজ্জা লাগে না। তারপরে যাই হোক ওরা কোনে পক্ষ আবার হাফ পরিশোধ দেওয়ার জন্য তারাও কোনে যাত্রী নিয়ে আসে, এইভাবে পাল্টাপাল্টি খাওয়া হয়ে চলে, অথচ এটা মুসলমানদের জন্য উচিত না যে অপরকে বিপদগ্রস্ত করবে। বিয়ে পড়ানোর কথা, বিয়ে পড়ানোর কথাতে আপনারা দেখেছেন নাম মাত্র মোহর বাঁধা হয়, আদায় করার নিয়ম থাকে না, বিজোড় টাকার দিন মোহর বাঁধা হয়, দেখবেন 101 টাকা কি 10,101 টাকা 10,001 টাকা 9,999 টাকা বিজোর বাঁধা হয়, কেন বিজোর আল্লাহ বিজোর পছন্দ করেন, মোহর বাঁধার না, কিন্তু এই মোহর বাঁধার সাথে আপনার বিজয়ের সাক্ষী, ওনার বিজোর খেলে যেতে হয় একটি বিজয়ের মোহর বাঁধতে হয়, এটা বিদাত, এটা কি বিজোর টাকার মোহর বাঁধা, এটা বিদাত, বিজোর খেলে খেতে হয়, সেটা সুন্নত, যেখানে সুন্নত সেখানে সুন্নত, তারপর ওই সুন্নতটাকে আপনি মোহর এসে ঠিক করবেন, তা কিন্তু আপনার ঠিক হবে না। বিজোড় টাকা মোহর বাঁধা হলো বিদা, দেনমোহরের কিছু টাকা বাকি রাখতে হয়, এরকম মনে করে যে